أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي ألف لام ميم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم الله بتيت أنو كنو إله ناي তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراة والانجيل তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহা হওয়ার পূর্বের কিতাবের সমর্থক আর তিনি অবতীর্ণ করিয়াছিলেন তাওরাত ও ইনজিল من قبل هدى للناس وانزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام ইতিপূর্বে মানবজাতির সৎপথ প্রদর্শনের জন্য আর তিনি ফুরকান অবতীর্ণ করিয়াছেন যারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের জন্য কঠোর শাস্তি আছে আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء الله نشجي أسمان وزمين كيشوي تهار نكوت غوپن تاكنا هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم تني ماتري غربه جيبه بيچا تما در آكريتي غوطن كورن تني بيتي تو انو كنو إله ناي تني پربول پراكرم شالي پرگاموي هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب تني تمار پتی ای کتاب ابتنو کریا چھن جہار کچھو آیات محکام ای گولی کتاب مول آر انو گولی متاسابی جہا دیر انتر شتو لنگھن پربنو ترویا چھے শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে আল্লাহ ব্যতীত অন্য কেহ ইয়ার ব্যাখ্যা জানে না আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে আমরা ইহা বিশ্বাস করি সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত এবং বোধ শক্তি সম্পন্নেরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب هي আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পথ তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করিও না এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান করো নিশ্চয়ই তুমি মহাদাতা ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد هي আমাদের প্রতিপালক তুমি মানব জাতিকে একদিন একত্রে সমবেত করিবে ইহাতে কোনো সন্দেহ নাই নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار নিশ্চয় যাহারা কুফরি করে আল্লাহর নিকট তাহাদের ধন সূর্য ও সন্তান সন্ততি অবশ্যই কোনো কাজে লাগিবে না এবং ইহারাই দোজখের ইন্ধন كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب تحدر ابحاس فرعوني شمپردائي و تحدر پوربورتی گانر ابحاسر نائي وارا آمار آيات شمو اشکار کریا چلو فلے اللہ تحدر پاپر جن و تحدر کے شاستی دان کریا چلین اللہ شاستی دانے اتن تو کٹھول قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد جارا كفري করে তাহাদেরকে বলো তোমরা শীঘ্রই পরাভূত হইবে এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে